পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল, আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও, পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي انعمت عليكم واوفوا بعهدي اوف بعهدكم واياي فارهبون হে বনি ইসরাঈল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। وَآمِنُوا بِمَا أَنزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ঈমান আনো, ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যাখ্যানকারী, আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না, তোমরা শুধু আমাকেই ভয় করো। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। واقيموا الصلاه واتوا الزكاه واركعوا مع الراكعين তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্মৃত হও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বোঝো না? واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। الذين يظنون انهم ملاقو ربهم وانهم اليه راجعون তাহারাই বিনীত যারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে এবং তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে। ইয়া বানি ইসরাঈল اذكروا نعمتي التي انعمت عليكم وانني فضلتكم على العالمين হে বনি ইসরাঈল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম

তখন আল্লাহর পক্ষ হইতে তাহাদের নিকট রাসুল আসিল, যে তাহাদের নিকট যাহা রহিয়াছে উহার প্রত্যাহারকারী। তখন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের একদল আল্লাহর কিতাবটিকে পশ্চাতে নিক্ষেপ করিল, যেন তাহারা জানে না। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ এবং সুলাইমানের রাজত্বে শয়তানরা যাহা আবৃত্তি করিত তাহারা তাহা অনুসরণ করিত। সুলাইমান কুফরি করে নাই, বরং শয়তানরাই কুফরি করিয়াছিল। তাহারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যাহা বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হইয়াছিল, তাহারা কাহাকেও শিক্ষা দিত না এই কথা না বলিয়া যে আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তুমি কুফরি করিও না। তাহারা উভয়ের নিকট হইতে স্বামী স্ত্রীর মধ্যে যাহা বিচ্ছেদ সৃষ্টি করে তাহা শিক্ষা করিত, অথচ আল্লাহর নির্দেশ ব্যতীত তাহারা কাহারও কোনো ক্ষতি সাধন করিতে পারিত না। তাহারা যাহা শিক্ষা করিত তাহা তাহাদের ক্ষতি সাধন করিত এবং কোনো উপকারে আসিত না। আর তাহারা নিশ্চিতভাবে জানিত যে যে কেউ উহা ক্রয় করে পরকালে তাহার কোনো অংশ নাই। উহা কত নিকৃষ্ট যাহার বিনিময়ে তাহারা স্বীয় আত্মাকে বিক্রয় করিয়াছে, যদি তাহারা জানিত। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون যদি তাহারা ইমান আনয়ন করিত ও মুত্তাকি হইত তবে নিশ্চিতভাবে তাহাদের প্রতিফল আল্লাহর নিকট অধিক কল্যাণকর হইত, যদি তাহারা জানিত। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم هي مؤمنগণ রাইনে বলিও না বরং انظر না বলিও এবং শুনিয়া রাখো, কাফিরদের জন্য মর্মন্তুদ শাস্তি রইয়াছে। ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم كتاب دير مدد جهر كفري كريا چه تهارا ابن মুশরিকরা ইহা চাহে না যে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ রহমতের জন্য বিশেষ রূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। মা নানসখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখায়রিম মিনহা আও মিসলিহা أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আমি কোনো আয়াত রহিত করিলে কিংবা বিস্তৃত হইতে দিলে তা হইতে উত্তম কিংবা তাহার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি, তুমি কি জানো না যে আল্লাহই সর্ববিষয়ে সর্বশক্তিমান। أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ তুমি কি জানো না আকাশ মণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই

وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পুণ্য নাই কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ পরকাল ফেরেশতাগণ সমস্ত কিতাব এবং নবীগণে ইমান আনয়ন করিলে এবং আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত পর্যটক সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে সালাত কায়েম করিলে ও যাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে অর্থ সংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে ইহারাই তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই মুত্তাকি أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنْثَى بِالْأُنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে মুমিনগণ নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী কিন্তু তাহার ভাইয়ের পক্ষ হইতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হইলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তাহার দেহ আদায় বিধেয় ইহা তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে ভার লাঘব ও অনুগ্রহ ইহার পরও যে সীমা লঙ্ঘন করে তাহার জন্য মর্মন্তুদ শাস্তি রইয়াছে ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হইতে পারো কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন তোমাদের মধ্যে কাহারো মৃত্যুকাল উপস্থিত হইলে সে যদি ধন সম্পত্তি রাখিয়া যায় তবে ন্যায়ানুক প্রথমত তাহার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়াত করার বিধান তোমাদেরকে দেওয়া হইল ইহা মুত্তাকিদের জন্য একটি কর্তব্য فَمَن بَدَّلَهُ بَعْدَمَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى الَّذِينَ يُبَدِّلُونَهُ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم তবে যদি কেহ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব কিংবা অন্যায়ের আশঙ্কা করে অতঃপর সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয় তবে তাহার কোনো অপরাধ নাই নিশ্চয় আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মুমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারীদান আও আলা সাফারিন ফা'ইদাতুম মিন আইয়ামিন উখরা